সেদিন দুজনে দুলেছি নুবনে, ফুলো ডোরে বাধা ঝুলো না। সেদিন দুজনে দুলেছি নুবনে, ফুলো ডোরে বাধা ঝুলো না। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা, ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছি নুবনে, ফুলো ডোরে বাধা ঝুলো না। সেদিন যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়ে।